بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم، وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محسنين غير مسافحين، فما استمتعتم به منهن فآتوهن أجورهن فريضة، ولا جناح عليكم فيما تراضيتم به من بعد الفريضة، إن الله كان عليما حكيما. আদমি আয়তা হোক আল্লাহ সুবহান হওয়া তাহলে আমি বায়াং করবানি খাওয়াবেনি হারাং মিস থাকুন খাওয়াবেনি হারাং আং হেনুম এগে তেরেন গায়তিমাগে মিহুঙ্গে বাহাক কুড়িগে আয়তুকে বায়াম বেগেন এ দিয়েই দেমি আয়তুকে আল্লাহ বাহি করবানি হাম এফেদায় খাওয়াবেনি হারাম বেগেন বে ওয়াল মুহসানাত মিনান নিসা ইল্লা মা মালাকাত আইমানুকুম আং হেনুঙ্গে তেরেন খাওয়াবেনি খোগ্গেন তিবি আং হেনুম না খাওয়াবেন খোগ্গেন মিহাকা ইন্দেগেন হুরে আং হেনাকা এহেন মিহাকা নি দেবে আং হেনাকা হুদ্দেবেন বানি হামে কানি এম মে ফিরহিনে মিহাকা ইন্দেগেন খাওয়াবেন খোগ্গেন হুরে আং হেনাকা খাওয়াবেন নুকুরেবেন ইল্লা মা মালাকাত আইমানুকুম এই তিয়াবা মিহুঙ্গে আলো আং হেনুম ফিয়াবায়ে আলো আং হেনুম ফিয়াবায়ে হাঙ্গুরামাই হাঙ্গুরামাই কো এ হাঙ্গুরামাই হাসিলুয়া আং হেনুম আহলু কিতাবিং গে তেরেন এমিহুং মুসলিমুঙ্গ আইদ্যাসং আউমা একুগা এমিহুঙ্গ আকুদ উইগেন দানে কাবেনিগা আকুদ উইগেন দানে দেন এমিহুঙ্গ তেরে মিহাকা ইন্দে ফাহুরি আং হেনে কামুগা বান্যা এনাগে রাহিম বারিয়া কুরমাট্টাকা ইং হায়দ ইন্তিজার কোফা দেন এই এনাগে আলো আং হেনে গেনা হাম আইম বেগতুকে এনা বেনু পুরাবেনে এই মিহাকা ইন্দেগেন হুরি মিহাক কামুগা বিয়াস আহলু কিতাবিং গে তেরে মুশরিকুং গে তেরে নেনু আহলু কিতাবিং গে তেরে আং হেনাকু হাঙ্গুরামা গে মাদানু আতুয়ে জিয়া এ নাই কি মিহাকা ইন্দে গেং হুরি মিয়া কামু গা বানামা হামা মুমিনুং গা ইদ্দারহং আউমা একুগা এ নাগে খাবেনি গা আকুদু উই গেন দানে দেং এ নাগে ইদ্দায় কি এম এং হায়দু এং হায়দু এ নাগে ইদ্দায় কি আলো আং হেনাগে ইদ্দায় কি এং হায়দু এই বারাতুর রহিম গে গতুং এ না ইন্তিজার করেন যে এং হায়দু ইল্লা মা মালাকাত আইমানুকুম তিয়াবামি হুঙ্গে আলো আং হেনুম ফিয়াবে এম আলো আং হেনা কাব্বালা কানু জে মি হাকা ইন্দেগেন হুরি মি হেতো আই মি গে শর্তা কি হাঙ্গুরা মা গে মাদানু আতো আং হেনা মিসাল কা বাজার মি হাকো আলো আং হেনা কুগাতি এনে কি মি হাকা ইন্দে ফা হুরি মি হাকা মুগাওয়ান্যা এনা কাং হালাল নুয়ান গানে গেন মি কেন নানি আং হেনা কো কাবেনি কক গেন হুরি আলো আং হেনে হেম বেজে এনা কাং হালাল নুয়ান এনে হালাল নুয়ান মিদেনে খিদমাতেন নু এই এনাগে কিবাং আরাম হাসিল করুম একগোদাকে ইসলাম দিন হালাল নোয়ান গানে গেন গেন না আলো আং হেনে মিহাকা ইন্দে গেন মুরি কামুগা ওয়ানামা মিতাঙ্গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসতিসনা কুরবানি হাঙ্গুরামা গে মাদানু আতুয়া আং হেনা এনে কি মিহাকা ইন্দে গেন হুরি মিহাক কামুগা বিনামা ইসমু মিন মুসলিমুন নাং খাল হালাল এনা এই মুসলিমুগা ইদ্দারহাং আউমা একুগা এনাকে কাবিনি গা আকুদু উই গেন দানে কিতাব আল্লাহি আলাইকুম মিতিবামি হুমাচ্চাং আল্লাহ ওয়াজিব কুরবা ফাওয়া কামেকে মি বায়াম বেদিয়া মুহাররামাতুন এগ মানে খাওয়েনি হারাং আং হেনুঙ্গে বাহাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বায়াম করে দিয়ে আল্লাহ ফরদ করে বাফ কামে কে নিম্মা বা নিহা করে বাফ ওই কামে কে এই ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা আযালিকুম দেমি বায়াম করে বনো আং হেনুম ফিয়াবা দেন এগে ইতুর কমমে আং হেনা কা খাওয়েনি কুরিয়াস মাসলেমেতে মি বায়াম করে বনো মাহরামুন তাফিয়াবা কাওয়েনি হারাং আং হেনুম তাফিয়াবা দেন তিয়াবামি ইখতিয়ার কুরআন মি কে ইখতিয়ার কুরআন বিয়ে ওয়া উহিল্লা লাকুম তিয়াবামি হুনা দেন হালাল করে বিগেন বে মা ওয়ারা আযালিকুম এমি হুম ফিয়াবা দেন তিবিমি হুম আন তাবতাগু বি আমওয়ালিকুম এই তিয়াবামি হুঙ্গে মুদা দিগেন এ বাহি রানুগে গতুং মুদা দিগেন তিয়াবামি হুম কামেন কুরাশ রান এ কামবালুনা দিগেন মুহসিনিনা গায়রা মুসাফিহিন এই ইফাইতরিকান ইখতিয়ার কুরা হাল মিগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবাবে বায়ান কুরআন কুরবানি খাবেনি গে সাবাবু এ খাবেনি কুরআন জিহেনি মি মাকসাদ গায় তিয়াবামি হুম ইফাইতরি উমাট্টাকায়ে ইফাইতরি উমাট্টাকায়ে গায়রা মুসাফিহিন জিনাই সালামাই মাট্টাকায়ে জিনাই সালামাই মাট্টাকায়ে ফামাস্তামতাআতুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা দেন তিয়াবামিহুং একামালুঙ্গে কিবাং এ ফায়দা হাসিল কুরমুগে মাচ্চা এ বাহি আবিমান্ত কামুগে গুণুং হিঙ্গুমুগে মাচ্চা ফাআতুহুন্না উজুরাহুন্না একামালুনা একামালুঙ্গে উজুরা দেশে এ বাহি রং রং একামালুঙ্গে কিরান তিয়াবামিহুন দেশে ফারিদা ای الله سبحانه و تعالی فرض کر وفا و کمکه واجب کر وفا و کمکه رندین ولا جناح علیکم فيما تراضیتم به من بعد الفریضه تبامه بچنگ وسفافن وے وسفافن وے اے حق رن کاند ایلم فہوگا دین تبامی ہم دمی ہم کاوین کرم فہونا مس نوت دمی ہم کاوین کرم گ کورین نما وس اچکا اتر اونی اتر کوری یک مسئلے نتے مثالک رحمی کی ان ہاس رو بیایا رن کیوم فہوگا demihun demihun na ruhigen egen kommes min bare unikofiyam bimiya ruhigen emasselennete adi rankiyuma fahuga ege accha iturus kuravidane demihun ga ruhumo masselennete ega ege beswafennete inna allaha kana aliman hakima hama kashun allah subhanahu wa taala i muladden wodigen wa hikame banta roskalange allah subhanahu wa taala mi kankan fardhu qurava famiwani ekalange furihama hikame fuluge dasunne دين الله يحيي قرباني ومن لم يستطع منكم طولا أن ينكح المحصنات المؤمنات فمما ملكت أيمانكم من فتياتكم المؤمنات تيبامي هنگ تلين كاوين كورما ابهي منيوان انهنا كا كاوين كورما كورا دانا كرن ميها ابهي مالي غتون مالي غتون تيبامي هنگ تلين منيوان انهنا كا كاوين كورما كورا دانا كرن ميها فمما ملكت أيمانكم من فتياتكم المؤمنات ایرون دم مسئلے نتے تیبامی ہنگے ترے گا تیبی مومنو علو انگینم ناکاوینی کوریاس اللہ شرطو اے کوروانی کلدانکا نوامیہ منیوان انگینکا کاوینی کورموگے کلدانکا مالی گوتن نمیہ مالی گوتن کلدانکا نمیہ اینگے مچھا مسئلے نتے مومنو علو انگینکا کاوینی کوریاس اما میتانگا شرطیں اللہ با کورو ای کلدانکا نتوں ای minimum anghena ka kaaveni kuraeru rang ebadenje ena ki waraka rang ebadenje den alo anghenun ena kuda kuda ichchakumus kaaveni kurai daane e alo anghenun minimum anghena ka hama hama ennuane minimum anghena ka kaaveni kurumuge kula daana kanwaamiya minimum anghena kharadwastenje allah anga wafa wa gota ehna mes alo anghena yakan ege shartennei ena kaayet kulo dini mani muni ena kanne minimum anghena denje he fada خرد دیکن اللہ ہنگا وفای اہم ویما منیوان انہنا کا کاوینی کرموگے کل دانکا نمیہا اڑو انہنا کا کاوینی کریس مسئلے نتے فافین نتے واللہ اعلم بی ایمانکم اللہ ملدن وڈگن نوے تیبامی ہنگا ایمان کا علم ریم ادال وفوانی آیت میتن کلوگے مراد کی می عبارت کی مراد کی بیف فہر اڑو انہنا منیوان انہنا ایبورے ایمان کا مبوتن ماورگا دے එම අල්ලාහ තියබෑමි හුරි හැමගේ ඊමාංකන් දෙන වඩි ගන්නවනේ එහෙම් වෙගෙන් ඊමාංකන් මිතංග ෂර්තු වස් කුරවුනි ඊමාංකන් අහලු කිතාබින්ගේ අලුවන් හෙනක කාවෙන කුරුන් හුද්දෙන්නෝ මුමිනු ෆිරහිනක අලුවන් අහලු කිතාබින්ගේ අලුවන් හෙනක කාවෙන කුරුන් හුද්දෙන්නෝ මිනිමම් ෆිරහිනක මුස්ලිමුගේ තරෙන් මුමිනු අලුවන් හෙනකු ඉක්තියාර කුරන් ජෙහෙනි මිනිමම් අන් හෙනක කාවෙන කුරුන්ගේ කුල දානකන් නෙන්නම ahlu kitabinge evve sanghinan huddennwana kaaveni kuraaka mu'minu firhinaka allah wahi kurabani ba'dukum min ba'd tibamihun kura ebbayak wani an ebbayge terenne ebahi mu'minun waakan kashawari ebbanda ebbafa baye gotuga fankihuhunna bi idni ahlihinna ehma tibamihun ekabaluna kaaveni kuraashe ebahi alo anghenunna mu'minu alo anghenunna kaaveni kuraashe kula daana kanne tiya bi idni ahlihinna e anghenunge saahibu mihaage iznaya ekuga mehara anghena e anghen mehaga valiveriya ki sahibu miya enaga bappa eves ebbanda fa miya kos nuane valiveriya ka anghen alo anghena age valiveriya ki sahibu miya ema sahibu miha age ekambalungge sahibu miha age izna ya hugati ebam me kamal na kaven kurahe wa atu hunna ujurahunna bil ma'ruf adi ekambalune ekambalungge ujura dehre bil ma'ruf heugotuga deshe ebahi rang ekambalumbes kiya rang heugotuga dehre muhsanatin ekamaku ekambalum wanjiheni anghenum wanjiheni iffatteri bayakashe ghayra musafihatin zine kura mihunna begenwane ema alu anghenum na kaaveni kura eruga balang ebajihe ei kon kahala bayetto zine kura alu anghenum kamuga wanama mu'minu firihinakan e anghen miha kaaveni kurman huddennwane iffatteri anghenaka wanjihene miha iffatteri anghenaka wanjihene غير مسافحات زينك قران هناك بجنوانه ولا متخذات اخدان ادي واغفيرنگن گولے میہ کس بجنوانه مر جاہلیہ زمانوگا فالوگا زینے کرون ای ای بوری کانے alwang henum faalu ga dine kurun ei ay buhuri kame ekamaku sirru sirrun wagu firin gengulun ei ay buhuri kame nun ei ki alwang henum laka jahiliya zamanu islam din kan nafi kura ga fe wani adi e mi hun sirru sirrun ehen firhina kwes gengule mi hakav gen wana ang henum ne e fada ang hena kai kai kurun je yani fa idha uhsinna fa in atayna bi fahishatin fa alayhinna nisfu ma ala al muhsanati min al azab fa idha uhsinna denge kamalun kaven kurma fahuga فإن أتينا بفاحشة فاحش كما كان راغم فيها ابي جنى كوفيا فعليهن نصف ما على المحصنات من العذاب ده مينيمم ان هنون نك كاندا اليغم وا عقوباتو ده باكول ابي امي هنا واني مينيمم ان هنون نا ميوتي رجم كورم ميها كاين دهن هور جنى كوفيا رجم كورم ده ايتي ده با قران كينه الله قران ده باكول ابي ايك ده باكول ابي ए देबाय नुकुर वेने हम इल्मर विदाळवनी ए नगाग हद्दुगे मुरादेगे मुरादकी सतेक फहरु मिनमान हिनाउगागे मिजन सतेक एति फहरु ए मीहका नींदे हुरी मीहौ कमु गवानामा एहेम विमा मीहका इंदेगेन हुरी अलु अंग हिनाउ कमु गवान्या फनसास फहरु ए नगागे जहंजेने ते मीहका नींदे हुरी अलु अंग हिनाउ जिने कोफिया एना कन्नें हद्दे एना जिहनी ताजीर कुरान कादि जिहने ना ताजीर कुरान एना कन्नें हद्दे ذلك لمن خشي العنة منكم امهار الله بيان قرباني سبب حد دبي سبب الوان هنا كان كرون حقيقه حد ان الوان هنا كان مؤمن مينيمم فيرهنا كاون كرم حرام مينيمم فيرهنا كو الوان هنا كاون كرمكي كل دان كان لي مينيمم ان هنا كاون كرم كل دان كان لي بيغم وا مينيمم فيرهنا كا alu anghena ka kaaveni kurmaki haraan kame islam diinu ga haraan kame alu anghena kiwegen alu anghena ka kaaveni kofiya e nasabo so ena libe huri ha darim beswani alunna me alunge hukum besmi figuhu ga rabbodo baabe anghem miha alakavve hurajjiya anghem miha libe huri ha darin naki alum en namas firimiha firhim miha alu firhina kavve hure anghem miha miniwan ekkamu gave hure jiya libe hure ha darin nakhi miniwanu mi alu wanta kamuga gadavegen miwani mamma anghem miha alu wanta kan demigen midani mamma fahatun alu wanta kan ema mamma alakav ve hure jiya libe darin nakhi vesalun islam din mistakun alu veti kurmakak goen nulabba islam din inkar kurabba alu veti kama mistakun ge alu veti kama inkar kurabba alu veti kam feturgen diyaman islam din nuruhe en kamun islam din mana kurawa fe mani minivan anghenaka kaaven kurumuga kuladana kan libigen wa firihim miha ene kan halal wegen ne nuwe alo anghenaka kaaven kurume allah yakuruna zalika liman khashiya al'anata minkum allah mikan hudda kurawi wes minivan anghenaka kaaven kurumuga kuladana kan libigen nuwa miha ya alo anghenaka minivan alo anghenaka kaaven kurum hudda kurawi zalika liman khashiya al'anata minkum ayti baamihunge tereng zineyakan araagane vidane zineyakan araagane vidane kamuge biru oimmi akashe ena yakan nei minivan anghenaka kaaven kurumuga kuladana kame ehenname sena kaaven nukon hurajje ena biru ebain ena ka zineyakan araagane vidane kama ehen kam ena yan hudda vegen wani minivan mi alu mu'minu alu anghenaka kaaven kurum Allah yakuruna an tasbiru khairul lakum tebamihum ketteri vegen tibejjia kuladana kan libigen nuwa halu minimang anghenaka kaaven kuruma kuladana kan libigen nuwa halu wes ketteri vegen tibejjia ebahi alu anghenaka kaaven nuko ketteri vegen amila nafsu control ko gen murajja kam gawanama khairul lakum ego tebamihun ma hayo kam bode ei ki vegen ei alu anghen miha kaaven purima e libe darifas kolo alu alu veti vegen edani libe darifas kolo islam din go ala vakamen nu ei kiye islam din nuru he kamen ei e allah kurawani ekan allah hudda kurawa fe wani minimum firhenun ge tereng minimum anghena ka kaaven kurma kuladana kan libigen nuwa haluga zinia kan araya gani vidana kamuge biru oi mi hakashe allah kurawani te baami hun ketteri vegen e halu gaves te baami hun alwan hena ka kaaven nuko ketteri vegen tibun tebami hunam ma heukam bode wallahu ghafurur rahim allah subhanahu wa taala ifafu sawa o gawanta raskalange fafu sawa o gawanta raskalange e itafadu khiyal tasannani yaka nide hurajjiya den adi e fada kuladana kan libigen nuami ha jine kan araage gan vidana kamuge biru ojjiya ena kaaven kurare harankanta e wagutu e huddawani ena allah ekanta fussawa devwaye يريد الله ليبين لكم الله سبحانه وتعالى اديودي غنواني تي باميهن شريعتك حكم تبيان قدو ماشي ويهديكم سنن الذين من قبلكم ادي تي باميهن بيان قدو ماشي انغوا دبو ماشي تي باميه كوريغ ميستهونغ گويتتاوستي كوريغ كانتتاويگن ديا گويتتاوس ويتوب عليكم ادي تي باميه وچن الله توبه لواتي اي كان حدت كورواگن ekan hudda kuravvagen ebahi alwan henunna kaaveni kurun hudda kuravvagen allah te baamena tawba lavate wallahu alimun hakim adi allah subhanahu wa ta'ala ai molad dena wodiganna hikma ibanta raskalaange wallahu yurid an yatuba alaykum allah adi allah edi wodiganna ni te baamena henga macha tawba lev mare wa yuridul ladina yattabi'una ash-shahawati an tamilu maylan 'azima adi fahish kan tataka tabawa mihun amilla eduma hawa nafsat tabawa mihun edeni ويريد الذين يتبعون الشهوات ادي امل ادما هوا نفس تباوا ميهم ادني تباميهم بودوگم والم مكون لبي گتما شي ميهم گ فراتا ابهي ميهم دكا دلتاكا ميهم الادي وسواس تك تباميهم اكو لبيگن ديوما شي ميهم ادني يريد الله ان يخفف عنكم الله يدي ودگن وني تباميهم لوي كودو ماشي لوي كودو وا الله وني اهالوگا مؤمن مينيوان انهنكا كان كورو كول دان كان ليبيغن واميها الو مؤمن انهنكا كان كورو الله وني حد كور الله اي الله ديفا فاوالوي اي حران كان حران كان كامو غوتو او انما كي هاو دغويس كان كورم بينو ان نمس كان كورو كول دان كامن ني اترو غوتين انا كان ني انا غامن نفس كنترول كورمكا الله حران غوتو كام بي بينا ما كي ها بود اوندا كولا كوان باي ميونا ايه كام الله وني كام معف كور وافا اي الله دي وافا ورب بود لوي يا با ميونا وخلق الانسان ضعيفا انسانا هديف وني ورا نيكامتي غوتك گاي كتري كام بس نو اي ناگه نيكامتي كام غوتو گاي نيكامتي چگ غوتو گاي انسانا هديف وني ورب بالك شي ني هين انسانا كي حقيقتو گا الله كون وخلق الانسان ضعيفا انسانا هديف وني بالك شي ني هگ غوتو گاي ورغد اعظم افدسنين آدم عليه السلام فرطم الله هدوي حد الله قراني قهن فرين نقل واشي فرين قلوي الله قراني ولم أجد له عزم بس عزم تمن الله دك ودن نقنع مي كريفانو كي بايكم عزم النتي بس قال حردنا عزم النتي اما انسان الله حد وفاني بل كرمي هكي قوتوك ايها قد فد عزم بس اينا كي بايكم ايها ورغد كتر كم بس ني اينا كي بايكم يا ايها الذين امنوا لا تاكلوا اموالكم بينكم بالباطل الا ان تكون تجاره عن تراض منكم ولا تقتلوا انفسكم ان الله كان بكم رحيما اي امام وجميستكون تيبامي هم تيبامي مدات تيبامي مدوك باطل گتوگ نو کاوش کما باطل گتوگ مي ايتوگ تفسير بقره سوره توگ اس وهنگج تيبامي هم مدوگ باطل گوتو گتے بہ منگ مودات کا نہ ہدا اشے الگون من فنان باطل گوتو گ میہم میہم گ مودات کا ہدا تا باطل گوتو گ میہم میہم گ مودات کا ہدا تا اے گ تیرے گ ایم ایف اس کون ہری کان دتا ہے کی مثال کا میہ کو میہ میہ کا فنڈی تا ہدا دی روحانی فروائے کیا ہے کہ کان تت کو دی گن نو تمسفر کا میہ کو فنڈی تا ہدا دی گن اے گ با اے کنی نا اے میس تو گ مودانا حق گوتو گ کیوں ہے اي الله شرع قران وفا وكمن نون ادي هدايت چكون اي ابس كهلا يا گين كم ابس نگ اينا كان الله رو دي بركا ديوان كما كيس الله لي وفا تي انا گرو دي بركا يا وري تورن قران كي تان فندي تان هدي يكس اي ايگ سببون اينا كاني ميستون مداتا باطل گوتو باطل گوتو كاني هم اي گوتو ميستكون نك هي دينو ما مي كهلا كان تتكون مي حاصل قران دا رشوت دي گنا مي ميون مداتا باطل گوتو کيون اي الله قران اي امام بجي ميستكون نه تي با مي هون تي با مي هون مداتا تي با مي هون مي دوگ باطل گوتو گنو کاش الا ان تكون تجارتا دي مدلو گ تبادل مدلو مدا ایک کنے کد دی گنے وکم گ حد الله مت دی وہ وی فاریگا اي وی فاریا کی اي ميستكون اکما کا زرو بينون جي بینن جہیفاوا اچنگ ای میستون گمدو گا گینوے فاوا اچنگ اللہ ونی ویفاری گے وا کودی کودی اونی اتور تم معف کر وافا اللہ ونی ویفاری حد کر وافا احل اللہ البیع وحرم الربا بقرہ سورۃ اللہ کر ونی اللہ ونی ویفاری حد کر وافا ادی ربا حرام کر وافا ویفاری اللہ ونی حد کر وافا ویفاری کی ای میستکون گما کٹکا نوہنو بینن جہیفاوا اچچک واتیو اے گے تیرے گہ ہنگا کودی کودی اونی اتور تن اللہ ونی معف کر وافا مثال کم یہ کن اچ وکی اے گو گلن ہرمسے کشی گن وے ek hala kan tattan huri Allah subhanahu wa taala maaf kurava fa inna mas ehim muamalat ga ifada gotaka muamalat de faratan kurakam ga wana mai manawan ekakone ka gellum dinuma e ifarata kes gellun be jamanawan ehna mas yafarige fa kudi kudi uni turtavani Allah maaf kurava e kon mas farata kon mas farage gellum bunga kashiga be bai faro yafariga ema ekam wani Allah maaf kurava ekama ko Allah sharto be kurava illa an takuna ekama ko ديافاري كما وجه انت راض منكم تيبامي هم مد غروحي كن كوري بي ديافاري مثالك ميحو ديهر فيا غني فوين اتش انا ديهر فيا ويكالي انا بنتي من ميتي غتي ديهر فيا ته تمنى فاداي غوت انا ديهر فيا تمنى لا فاني انا كروحي كن اتي غتي مسله ان ني ديافاري بر بودو اتش انا ايتر كوري اهن مش دفراتم هدا اكو دفرات غرهما اكو غي فار كوري كن وانا مسله ان ني كما كوني تور وجه غي بر بودو اتش حقيقه بلافيا انما سكنت تن الله يفارق ما افكر وافه ولا تقتلوا انفسكم اي تباميهم تباميهم نفس قتل نقراش ميك ديمان ايفي عمل نفس قتل قرما اهم مستهم قتل قرم تباميهم تباميهم نفس قتل نقراش ابهي حق كانوا لا ابس نفس تباميهم قتل نقراش ايمي بود تفاهم تو ترين فافين اي حق كانوا لا نفس قتل قرم تين حق ميوتي اسلام دينوغا اي حق كايكو انسان قتل قرمه ای مرتد دوا میها دینم بیر وگن دا میها اکے دیونئی میها کا اندے ہور زینے کرا میها تیم ونئی قصاص کے گتون قتل کرے و میها می تین حق فیا وای تر ہن گتگ گ اف وس نفس تی با میہن قتل کو گن نوانے دین اللہ دین علم می دال ون انے مانے کی تی با میہن گے امیل نفس تی با میہن قتل نو قراشے کی تو قران گے ہن ایت گ صلی اللہ علیہ وہی کرے بقرہ سورۃ گ ولا تلقوا بایدیکم الی التہلکہ تی با میہن گے امیل نفس تن ہلاہ گ ترن الا نلاشے ہلاہو گترن الا ان لاش امیل نفس قتل کرما کی بڑو فافے ورب بڑو فافے گئی نرکیا گے ات زمان کو ان دمی انان فافے فافے کی امیل نفس قتل کو لا فمیھا رسول اللہ صلی اللہ علیہ وسلم حدیث القران من قتل نفسه بسم فسمه في يده يتحشاه في نار جهنم خالدا فيها ابدا حدیث القران میہ کو زہر بوئے گے مروجیا امیل زہر بوئے گے مروجیا اینگے اتو گے نرکیا گے انان اینگے اتو گے زہر ایتی کیا کہ اینا مروے مروے ہم نا نرکے گا ابدو ابدو گے ابدا میتانگ ابدو گے ابدا سے مراد کی دیگو مدت گا ایگے مدتیں ایو اسمیہ کننے گے ورد دیگو مدت گا اینا دیمی ہم نا نرکے گا اے زہر بوئے بوئے نا زہر بوئے گے مروے جگم گوانیا ہم ہمیں حدیث کانے بے گوانی دن جہے گے مروے جمیہ دن جہی جہی جہی نرکے گے نا ہم نانے متیتنکم فمالے گے مروے جمیہ اہا متیتنکم فمالے فمالے نا ہم نانے نرکے گا قم یکس امیل نفس قتل قرون الله وني منا قرب سببك نفسك الله دفا فوا امانات ابسميك مدوجن نو امانات خيانه تريوم ابسميك حق نو عمل نفسك الله حق انسانك الله حق اي حق اراغتون ابس انسانك مدوجن نو ان الله كان بكم رحيما مكرهم الله سبحانه وتعالى ايتبامهن اوغا انت رسكلاغي ekalaange ogawan takame mi ekalaange wani mana kurawa fa ebes mihaku sagga kanula maralaage nuwana adi khudu amilla nafsus maralaage nuwana gatul kogge nuwana waman yaf'al zalika udwanan wa zulman fa sawfa nuslihi nara egota adawa itter kama gotuga aniyaver gotuga egota kanta kofi miha mihaku maralaas men muta amilla nafsu gatul kofi miha tannahe fa sawfa nuslihi nara timan allahu ena narake waddawa hushime wa kana zalika ala allah yasira adi ekan allah ما اوندغو كم كم غنوي ورفسيه كم كي الله اكنتا كي اي انسان اقرا عملتا سزا دبما ادي انسان اقرا هيوكنت تتكا ثواب دبم اي دادي فسيه كم كي الله امي عيسى مرني ما ران دين سوال ايس ओहो ए इगेल मिसाल क बंड बडवा और बर इतुर केहिनिया क्या गन गेलुम बाने एगे नस्सो तंगे बर बयान कुरा बे कुम मे चेस एगे हद अल्लाह हलाल कुरा बेचि हिस एगे हद नट्टा फिया फाफें गई रसूल अल्लाह हदीस कुन मा मल अबुन आदम विआन शररम मिन बतनी इंसान आदम के दरिया बडवुर नुबाकम वारे नुफराए एगे माने की ए ಖಂಡೈಡಿಗಂವಾ ವರವ್ರ ಬುಡಂ ಬಣಂಗಿ ಚೇಳು ಮಕಿ ಏನು ಬಯಕನ ಮಡಬೋಟ ವಾವರ ಪುರ ಇತುರಕ್ಕೇವು ಮಕ್ಕಿ ಏ ಮನಾಕಮ ಎಮ ಎ ಕಾಯಚಿಗೆ ಹದ್ದುಂ ಬೇರ್ವಜ್ಜಮ ನಾಕೊಮ್ಮೆ ಕಮಕುಂ ರಸ್ ಅಲ್ಲಾಹ್ ಉದ್ದ ಕುರವಿ ಕಂದೆತ್ತಕುಂ ವೆಸ್ ಎ ಹದ್ದುಂ ನಟ್ಟಾರ ಮನಾ ಆಮೇಲೆ ಗೊತ್ತ ಸಿಂಗರೇಟ್ ಆಗಿ ಈ ಹುರಿ ಡಾಕ್ಟರ್ ಬಸ್ ಕಾಫರ್ ಡಾಕ್ಟರ್ ಬಸ್ ಅದಿ ಮುಸ್ಲಿಂ ಡಾಕ್ಟರ್ ಬಸ್ ಅಮ ಇತ್ತಿಫಾಕ್ ವೈ ಗೆಲ್ಲು ಹುರಿ ಎಚ್ಚಕ್ಕಂ ಹರಿಗಾಟ ಗೆಲ್ಲು ಹುರಿ ಎಚ್ಚಕ್ಕಂ ಅನಕ್ಕ ಏಗ ಸಬಬು ಏನ ಹೇದ ಕೊಲ್ಲ ಫಾಸಾಯಕಿ ಏಯಿ ಬೇಕಾರ ಗೊತ್ತಗ ಏನ ಹೇರದ ಕೊಲ್ಲ ಫಾಸಾಯ ಏಗಾಮ ಹೇಯೊಕ್ಕಮಕ್ಕಂ ಏನ ಹೇದ ಕೊಲ್ಲ ನಮ ಕಿ ಹರಂಗಳು ಹೇಯೊಕ್ಕಮಕ್ಕಂ ಹೇದ ಕೊಲ್ಲ ನಮ ಮೀಹಕ್ಕಂ ಎಂಗೇನ ಏನ ಆಹಾರ ದೋಸ್ ಮತ ಮಸ್ತು ಹೋಗುತ್ತೆ ನುವತ್ತ ಆಹಾರ ದೋಸ್ ಆಹಾರ ದೋ ಹಬ್ಬಲ ಏನ ಏನ ಸಿಂಗರೇಟಂ ಹರದು ಕುರ ಹರದು ಏನ ರಕ್ಕ ಕೊಬ್ಬಲ ಏನ ಫೆನ್ನಾನ್ ಏ ಹರದುವೆಗೆಂದಾವರು ಏ ಸಿಂಗರೇಟಂ ಹರದುವೆಗೆಂದಾವರು ಎಮ ಐ ಬೇಕಾರು ಹರದಿಂಗ್ ಹೈಗತ್ತು ದೇಖಂ ಸಲ್ಲಾಹ್ ಮನ ಕುರವಾಫ ಪ್ರಥಮ ಕಮ ಕಿ ಅಮಿಲ್ಲ ನಫ್ಸ ಗೆಲ್ಲುಂ ದಿನು ಎವನೆ ಅಲ್ಲಾಹ್ ಹರಾಂ ಕುರವಾಫ ವಲಾ ತುಲ್ಕು ಬಿ ಐದಿಕುಮ್ ಇಲ್ಲ ತಹಲುಕ ತೆಬಾಮಿಹು ಅಮಿಲ್ಲ ಅತ್ತಕುಂ ತೆಬಾಮಿಹುಗೆ ನಫ್ಸು ತಂ ಹಲಾಹು ಗತರಂ ಇಲ್ಲಾನು ಲಾಶೆ ಮನ ಕುರವಾ ದೆಂಗ ಒತಿ ಬೇಕಾರು ಹರದು ಎವ ಸಲ್ಲಾಹ್ ಮನ ಹರಾಂ ಕುರವಾಫ ವಲಾ ತುಬಜ್ಜಿರ ತಬ್ಜೀರಾ ತೆಬಾಮಿಹು ಬೇಕಾರ್ ಹರದು ಇಸ್ರಾಫ್ ನು ಕುರಾರ ಇನ್ನಲ್ ಮುಬಜ್ಜಿರಿನ ಕಾನು ಇಖ್ವಾನ ಶಯಾತೀನ್ ಹಮ ಕರವರು ಎ ಇಸ್ರಾಫ್ ಕುರಾಮಿ ಹುನ್ನಕಿ ಮೊದಲು ಇಸ್ರಾಫ್ ಕುರಾಮಿ ಹುನ್ನಕಿ ಶೈತಾನಾಗೆ ಅಹುಮ್ಮೆ ಶೈತಾನಾಗೆ ಅಹುಮ್ಮೆ ಫಸಲು ಸುಮ್ಮಿನತ್ವ ಏ ತಿಂಬಾಕುಳ ಎಬ್ಬ ಕೇವುಮ ಅಣೆ ತಿಂಬಾಕುಳ ಎಬ್ಬ ನೇವ್ಯಾಲುಮ ಅಣೆ ತಿಂಬಾಕುಳ ಎಬ್ಬ ಫೆಂಬುಯಿಮ ಏ ಬಹಾರ ಫೋದಿ ತಿಂಬಾಕುಳ ಎಬ್ಬ ಹಿಫಾಂಗಾಫ ಹಿಮಾಯ ಕೊಫ ಅದೇ ಹುಕುಮತ ಸರ್ಕಾರ ತಬಾಮು ಗೊತ್ತು ಯಾಕಂದ್ರೆ ನಂಗಳ ಏನು ಅದಬುದೇನೆ ಹಿಫಾಸಿ ಹನುಮಾನ್ ಮತ್ತರ ಗೆಜ್ಜೆ ಸಾರಿದೋಳ ಕಮ ಹೆಣ್ಣು ಕೇ ಸಾರಿದೋಳು ಮನ ಮಸ್ಕೆ ಆಮಿ ವಾಕಿ ಅಳಾಗೆ ಮೀ ಶಿಕಾರ ಕೊಗ್ಗೆ ಕಾಹುರಿ ಹಜನವಾರೆ ಹರ ಮಸ್ಕೆ ಸಿಂಗಾರ ಶಿಕಾರ ಕೊಗ್ಗೆ ಮಿ ಕಾಹುರಿ ಹಜನವಾರೆಗೆ ಮಸ್ ಹರ ಮಹಕಾಬೆ ಎಗ್ಗಮ ಜನವಾರ ಮಹೆನ್ನು ಎಗ್ಗಮ ಜನವಾರ ಮನ ಏಸೆ ಬಾಕಿ ಒಣ್ಣ ಹೆಚ್ಚೆ ಬಾಕಿ ಅಳಂಕ ಹೆಚ್ಚೆ ಠೀಕ ಕಿಂಬು ಏ ಗೋಸ್ತಂಗ ಓವೇ ವಾಕಿತಾ ವಾಕಿ ಏ ನೂನೆ ಏತಿ ಅಮ ಅನೆ ಗೆರಿ ಹೆಚ್ಚಿ ಅಮ ದೆಂಗ್ ಏಗೆ ಬಸ್ ಇಫಾಯ ನೋಯಿಫಾಯ ಗೊತ್ತಾಗ ಹ್ಞೂ ದೆಂಗ್ ವಾಹಕೆ ಕಿ ಏತಿ ದೆಂಗ್ ಹಮ ವಾಕಿ ಓವೇ ದೆಂಗ್ ಹೇಗ ಮರಾಲಂಕಿಂಬು ಮನ ಹಾಕಮ ಇಲ್ಮೇರು ಕಿಂಬು ಮಸ್ಕೆ ಮನಲೆ ಹೆಚ್ಚು ಸಹ ಆರಾಮನ್ನು ಕಾವನಿ ಅಕ್ಕದು ನುಕುರಾನಿ ಹೆಣ್ಣು ನಮ್ಮ ಹಿಲೇ ಹಂಗೆ ಹೆಣಂಗೈ ಏ ರಂಕಿಯ ಕಾವಿನಿ ನುಕೋಬಸ್ ದೂಕೊಲ್ಲೈತ ನಮಸ್ಸಲೆ ಹೆಣ್ಣು ehem bima kaanu koddu kolle idan e nama hile ang hinan adi kaaveni ga akudunu kuraha hindaku hile ang hinan ei ena kai bis ka hala gulu mennu be vena wa hakave sundekkene ama ikani zururi wa hakke fiya wa ituru hem wa hakke sundekkene kaaveni ga akuduge kuriyaku harufaya kivi haiche ebaavatu ge chihei haran kurav vafuri viha kommeche haran kurav vafuri den unnan mi hunnu fakuru gannaichi echi vese e kahalechi ege terega da fanita ka echi allo khan la vafuri chi senno echi mi hun fakuru gannane kuda kudin oti ma dan te asu hori ha che ekko ekko ilmeringe bhuri ege tafsir tafatu ge gotakko kurawafe eki hisabu takum velige ne une ege terege mashi ves veli ves den naslu tangu fedi femi oti ege sababun ne ves bhuri ilmerin li uwafa tafsir mufassiru mihan sa kemi onna ni duniya ge naslu tabba afrika naslu japan naslu asia naslu tafat naslu tang insanu ge ege sababun kama ilmerin vidalwani ege gota insana ai egota tafatu hisabu takun duniyega veligene uni gennawadin tafsiru ga bahore li wa fe ga macha eta zamana mandanga diware ves ves sevi allah jama kurawa ware ves ves sevi bahore den tafatu riwayat tabano isa riwayat saali saharu wandan ga macha ware ves sevi allah dene adi insane ge shakala sura yang allah heddei degi sori hanassakun no echi ha sori banu isari wa ettakun eden wallahu alam den tafatu hisab takun veli genne unu genne un e warak gina ilmeringe bahuri baya kurawa ik afar en hon kan ta kuran den ngi hon azab ka sawab ka den suwale bisnita enno kafarun kura kan ta den ngi hon den azab ka sawab ka e wa ka dakka ka snu ji he emi hon ti binar ka ge adi le bu yas nu bu yas bange gonje ne kam fa biru mi hetti bon bange gonje ne bange wa karra ra era nu ge na vesenge ne ta fas wa gut bange de ve ne nanu jene bange wa ka ama ina jene jamaat ga ba ya حج سورة كتاب آية ستارة إن الذين آمنوا والذين هادوا والصابين والنصارى والمجوس والذين أشركوا إن الله يفصل بينهم يوم القيامة إن الله على كل شيء شهيد هم كرهبروا إيمان بميهم والذين هادوا أدي يهودي بميهم والصابين أدي أبس دين النميهم والنصارى أدي نصارى والمجوس أدي مجوس والذين اشركوا ادي شرك مشرك ان الله يفصل بينهم يوم القيامه اهرهم من جمدوا الله سبحانه وتعالى نيا قربان قيام الدوغا ان الله على كل شيء شهيد هم قرن الله سبحانه وتعالى هريها اتجمتش هكي وديغن نوا اكلان گه وان حنا وكين بس كم نو هريها كم دين وديغن نوا مولي اهرهم من جمدوا ايمان بمؤمنون گمدوا بس ادي يهودين گمدوا بس ادي صوابين گمدوا بس والنصارى والمجوس والذين اشركوا هريهم من جمدوا نيا قربان اكلان قيام الدوغا এমিহং খুরি নুবা কান্তুগে খবর দেবান বাকা গুরুয়ানুগে তং আয়তে গেবে হুরি ইহুদি নং এমিহং তিবি হাগুগে মাতি নুং কাং আল্লাহ বায়ান কো দেবান নিয়া নিয়া এফাউ নিয়া গে তেরেগা মুশরিকুন নং এমিহং গে কই বায়ান কো দেবান হুজ্জে গায়ান কো দেবা ফা আল্লাহ সুবহান ওয়া তাআলা না কে ফনু বানে এগতি রব্বানা ওয়ালাকাল হামদু কিউম এমমে রাঙ্গাল গতা কাফেননা দেন বাইঙ্গিল মেরঙ্গে বহুরি এগতা আসমি আল্লাহ লিমান হামিদা কি আসমাস সেলেন নেক কামে নমস হাদিসুকে নাসুন সাবিত ওয়ানি রব্বানা ওয়ালাকাল হামদু কিউমা রাসূলুল্লাহ সমা হাদিস রুকুর বাফানি ওয়া ইযা ক্বাল আল ইমাম সামি আল্লাহ লিমান হামিদা ওয়া ক্বুলু রব্বানা ওয়ালাকাল হামদু ইমাম ইয়া সামি আল্লাহ লিমান হামিদা কি আহেন গতি বামি কি আশে রব্বানা ওয়ালাকাল হামদু আয় বেদেঙ্গে দুয়া জিকুর গেতে রেগে বেদা বাকি কি সামি আল্লাহ মিন হামিদাকে বদলুগা মা মামু কি আনে রব্বানা ওয়ালাকাল হামদু দেন হামদান কাসীরান তাইয়িবা ইমাম ইয়া কে সামি আল্লাহ মিন হামিদা রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবা মুবারাকান ফীহি মিন আস সামাওয়াতি মিন আল আরদি ওয়া বাইনাহুমা মিন মা শিতা মিন শাইইন বা এই দেন মিরাজ হই গেন বাগো তাকি এই হাদিস গো নাস সঙ্গে গো তা সাবিত ওয়াতি এই এহেন তানুগে বহরে ওয়াইজা কাল ইমাম ওয়াইজা খাব্বারা ফাকাব্বিরহু আল্লাহ কর কি আর আল্লাহ কর তে বামি বস কি আসে না সামি আল্লাহ ইন হামিদা কি নিমি গতাং হাস এমাই কে মানে কি রব্বানা ওয়ালাকাল হামদ কি আর খাটো গেরি গে মাহে খাটো গেরি হুদ্দাওয়ান মেহার বাইং জানাওয়ার তঙ্গে ভরে এগে মাস কে ও মানু কে ও মামে দো খিলাফ ওয়েসবে ফাইল মেরি গে সালে কা এতু গে মাস নীলা গেরি নীলা গেরি গে মাস নীলা গেরি গে এ ইলেফেন্ট আ এ এগে মাস কে ও মানু কে ও মামে দো সিল মেরি গে তো মানে খিলাফ মালিকি মাযহাব গো হুদ্দা এগে মাস কে ও এ বহুরে বাই রিওয়ায়াত তো গো ইসনাল কুত্তা গে মহাবে গো তো বস খিলাফ কুত্তা এ দেন আদি না জিহে এয়া কি দাতে আহ মানাওয়া নুনে গিয়ে নে এ মানা কামে আনু না মানাওয়া না মানা মানা কামে এগেন হামাই কেন হুদ্দা কুরা ব্যাপুরি মি কাম্বালি বা কারি গে কেহেরি এ কোঠায় আলু মুখ মাসে দেন নেই এই ফাড়া আনে আলু এ মিহুকে বেন মাট্টাকা কুরি গে ঘুরি এগে বেনুম জিহে হেন দেগে কাতি নুলা এ হাম হালা আলু আলাকা আলাকা den enage daringe kommekas ena libe daringe daringe wan hem daringe hukum tanani sahibu miha libe daring enage den alu antakam ganu dana sahibu miha libe darinne e sabab ki sahibu miha wan enage bappa hinna bappa ettawani kudinge bappa ya den bappa ge miha saaka e alu vejjiya kine wan na mamma alu mihe kam daringe hama enage daring ha daringe hukum ga dan yakune den ale dariye hen kiume daringe ama aslu daringe amudalum sama vartavan den an him mihan anna ne ran hukume enang eram badalu gan dan ummu walad ei enage sahib miha maruma hukuga minimum vare na an him ya dariye kunu libe mihe veje minimum len wana ama varta mudale gotu gan ekai na dan e alunge hukum patta vartafate alunga hukum ta varta vate ara bodu bhaven e bafi goge emi ege de mi harwa to ki mi hona ke ege masse ta ken no singe sabba ki ekame nei mi hara em vi ma ekan oi zamanu ge e hukum ta dene gannan lazim amana diri huttanu ne gena aza bha ko fane gena no e kamun ena amide nafsa khiyana terwe jiya azab li be ehen noni azab enu li be ne na ka kaven no kon ena huri ena ge nafsu control kure kama ko ena huri hanu ba kama ko ehen me jena kan azab enu li be e kama ko e kama ko ena nafsu control nu anya masal e ru ena azab li be eliunu mi hasati faham bune fa allahu akbar e haram man takbira ki jamil emme si gatte demok balla e go tili va haram man takbira ki e namaz ki allahu akbar e amin e den sa mi tunun echa kiya gen no ana mera automatic kun ki e go nge wani e na ekama ala anu da hunna ti e namaz da gaya ve gen hunna ti ego ta du ko nafsu du ko li ma en bani na en nen nu namaz ga wan je ne ki e hu ri ha che se gen je ne ko so et ri wan je namaz ga e sa bi ten no allah ko ka bi ra alhamdulillah ka se no asma dua li siftah ta ko tere ko nen e e haram ban ma fa hu ga mer haram ban takbira ki takbir ma ken haram ban na takbiru haram ban takbir ko mana ka haram ban nan ki a takbiru di bi me se ken ma hen haram ban takbiru ei rukune namadu ga rukune haram man takbira ki haram man takbiru ki anji ene namada vade veni haram man takbiru ei takbir tahrima are ma kya takbir tahrima takbir tahrima ei ege fahum ki anji ene dual istifta ame nge che kiya kan nenga anda ya pa sabitu wa na hudda hudda masalen eden kuri gaden di vehin go takan den hama e mama jamil sati fahum bidale ka islah kuran ra fe yoti den insanum boda dani kola e ba go taki jamil was bidale fen hak go ba ko nen hi fa fa talim diana ge hori hak go basta ko es nen mista ko hi fa fa anek kolang hori kantatta ho ge hi fa fa ei talim diana ke minimum hena ke aura ski beng e ganu ifam දැන් කොම්ම ඉنسانක සල්ලාහ හිදාත් කිතෙද්ම කු දෙක්ක ඉමා ඒක තරව දෙවෙනි ඒ අදිනු ලිබෙනි හිදා හිදායන් අදිනු ලිබෙනි එම්එස් හිදාත් එතුමග හිදායන් අදිනු ලිබෙනි ඒ කියේ තියස් කියෙන් කියා ෆියරන් අරන් හිදන සිරාත මුස්තකීම් ඉඛලාස් තරක මා ඒකු එදුව කුරන් ජේනි ඒරුන් අල්ලාහ් දක්කවානි ඉගෙන මිය හොම අල්හම්දු සුර කියන්නේ ඒක ඔන්නම එකෙච්ච ක විශ්නාය විශ්නු ලෑ එච්ච මානෙන් ඔන්න කම් විශ්නේගේ ඒකත් කියාලිම දැන් එංගෙ මුන්දා වරක ඉස්තහම මුන්දාන ඉන්ෂාඅල්ලාහ ආබංගෙ ගවන්නේ දෝ නෝහෝ උෆරන්න ගේ නේ දිරේ ච මරයලු මේ හග්ග කානද නෝහෝ කාරි ජයකසේ තියේගේ සරහද්දුගත ඇටි උලෙන් දෙංගෝසේ හුරි ච මරන් වෙච්චියා කිනේවා කර ජාචි මිනිකා ජනවර හරි මිනිකාව ගොච්චි සෙච්චිස් මරා කන්න තියංගා ඔහො ඒටි එකතක් ගෙල්ලුන් දීවිය මරා ඇස්ලේ අනි මාරම් වීදෙන් බංගේ එක වගතුරියද සුබ්හානකල්ලාහුම්ම හම්දික අෂහදු අල්ලා ඉලාහ ඉල්ලා අන්ත අස්තග්ෆිරුක වතුබ් ඉලයික්